بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير شاپوت ادھو شاشي چلومان اشو شمهير অতপর খুরাখাতে অগ্নি নির্গতকারী অশ্বসমূহের, অতপর প্রভাতকালে লুটতরাজকারী অশ্বসমূহের, ও যারা সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে, অতপর যারা শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে, নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ, এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত, এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। সে কি জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে তা অর্জন করা হবে? সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।